আমরা কোন স্বামীকে ছোট ভাবি না, তবে যার পরিশ্রম বেশি তার তাকে সেরকম প্রতিশ্রম দিই। আল্লাহ রাসূল স্বয়ং দিয়ে গেলেন প্রতিশ্রম, এবং সাহাবা সমস্ত সাহাবা ছিল সব থেকে শ্রেষ্ঠ সাহাবা সমস্ত পুরুষ নবী ঈসা আলাইহিস সালামের মা, যার বিনা বিবাহে সন্তান হয়েছে। তিনি ছিলেন স্বামী মসজিদের সাজানা ছিলেন, তারপর জিবিল আলাইহিসসালাম তাকে সন্তানের সুসংবাদ দিয়ে তার সন্তান হয় সতি মারিয়াম, সাথী মারিয়াম। নম্বর দুই, আফিয়া ইমরাতুল ফেরাউন, ফেরাউনের স্ত্রী আফিয়া, তিনি ওই ফেরাউনের মানে অস্তিত্ব থেকে ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, ইলাহ বলে দাবি করেছিল, সেই ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি একা আল্লাহর প্রতি ইমান রেখেছিলেন এবং ফেরাউনের বলে দাবি করেছিলেন। এই জন্য বলছেন না তোমার কাছে এই হচ্ছে আফিয়া ফেরাউনের সঙ্গে। আর আয়েশা, আয়েশা এই মাত্র মোটা মাথার কয়েকটা ঘটনার মধ্যে গ্রামে হয়েছিল যে আয়েশা সেই খাবার মধ্যে থাকে সবচেয়ে ভালো বিরিয়ানি এখন যদি কাউকে খাবার দেওয়া সবচেয়ে ভালো খাবার, আরে বিরিয়ানি খাই তাহলে বিরিয়ানিটা সবথেকে ভালো খাবার, সে বিদেশে শাড়ির খাবারটা খুব ভালো ছিল। ভালো উদাহরণ দিয়ে বলছেন যে মহিলাদের মধ্যে আয়েস আছে এরকম সমস্ত খাবারের মধ্যে তার মানে এই হল মোটামুটি আয়েশা সম্পর্কে